Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajke amader ekti alochyo bishoy seti holo je Allahr nikot sobcheye priyotom amol ki, Allah taala কোন আমলকে, বান্দার কোন আমলকে বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। এমনি প্রত্যেক নেক আমলই আল্লাহ ভালোবাসেন, ভালোবাসেন বলেই তিনি বান্দাকে করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু এই আমল সমূহের ভিতরে এমন কোন কোন আমল আছে যে আমলকে আল্লাহ বেশি পছন্দ করেন, একে আহাব্বুল্লাহ আমালি ইলাল্লাহ, মানে আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। এই আমলগুলোর মধ্যে মূল কি হতে পারে? যত ভালোই কাজ হোক, সেই ভালো কাজের মূল কি? সেই ভালো কাজের মূল হল তৌহিদ। তৌহিদ ছাড়া কোন ভালো কাজ, ভালো কাজ হবে গণ্য? কোন প্রশ্নই আসে না। যত বড়ই আপনি ভালো কাজ করুন, যদি আপনার ভিতরে তৌহিদ না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্যই হবে না আল্লাহর কাছে, ভালো হত দূরের কথা। সুতরাং মূল হল তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে সব থেকে বেশি পছন্দনীয় আমল, আর এ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান হল সব আমলের মূল। এ আমল না হলে অন্য কোন আমল ফলপ্রসূ নয়। কাজ যত বড় ও যত বেশি উপকারী হোক না কেন, যদি তার সাথে আল্লাহর প্রতি ঈমান না থাকে তাহলে তার কোনো মূল্য নেই। পৃথিবীর বুকে কোনো মানুষ যতই প্রসিদ্ধ খ্যাতিমান হোক না কেন, যদি তার মাঝে ঈমান না থাকে তাহলে তার কোনো মান নেই। পরন্তু সে ঈমান হবে সর্বশেষ দূত মুহাম্মাদি মার্কা, নচেত অন্য কোন মার্কার ইমান বর্তমান বিশ্বে উপকারী নয়, একথাও আপনারা জানেন। সর্বশ্রেষ্ঠ আমল কি হল তাহলে? আল্লাহর প্রতি ইমান, তৌহিদ। আল্লাহর প্রতি ইমান বলতে মোটামুটি ভাবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আছেন, কোথায় আছেন। বহু মানুষ বহু রকমের ধারণা করে, অনেকে ধারণা করে যে আল্লাহ সব জায়গায় আছেন, অনেকে ধারণা করে আল্লাহ কলবে কলবে আছেন, অনেকে ধারণা করে যে আল্লাহ কোথায় আছেন কেউ জানে না, অনেকে মনে করে যে আল্লাহ তাআলা সৃষ্টির সাথে মিশে আছেন, মিলে আছেন, যা দেখবেন সবই আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। বিভিন্ন রকমের ঈমান আছে মানুষের, কিন্তু ইমান বিল্লাহ যেটা সহি, যেটা আপনি সহিভাবে আল্লাহর প্রতি ইমান আনবেন, ইমান বিশ্বাস করবেন, সেটা কি? সেটা হল যে আল্লাহ তাআলা আছেন আরশের উপরে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এবং তার উপরে কিছুই নেই। যদি আপনি বলেন যে আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় যদি আল্লাহ থাকতেন তাহলে আল্লাহর নবীকে মেরাজে ডাকলেন কোথায়? তাহলে তো দুনিয়াতেও মেরাজ হতে পারত, তাই না? আল্লাহ তো এখানেও আছেন। আর আল্লাহ সব জায়গায় থাকলে নোংরা জায়গাতে, আপনি যেখানে বসে আছেন সেখানে তার নিচে, আউযুবিল্লাহ, এরকম বলা ঠিক না, এরকম ভাবাও যায় না। সুতরাং আল্লাহ আছেন আরশের উপরে, আর রহমান ও আলাল আর সিস্তাওয়া, আর সব জায়গায় তার দৃষ্টি আছে, তার জ্ঞান আছে, তার ইলম আছে, তার সাহায্য সহযোগিতা সব জায়গায় আছে। আল্লাহ তাআলা কিন্তু নিখিল ব্যাপিয়া বা অখিল, সব চারিদিকে আল্লাহ, সব দিকেই আল্লাহ, এরকম ধারণা ভুল। আল্লাহ আছেন আরশের উপরে, সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির সঙ্গে মিলে নেই। কিছু যারা যারা মনে করে, ওই যে বলেছিলাম না, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি, হরি হরিতে লোকায়, হ্যাঁ, তো যারা তারা মনে করে কি যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ঈশ্বর, প্রত্যেকটা জিনিসই ঈশ্বর, এমনকি অপবিত্র বস্তুও ঈশ্বর। আমি আপনাদেরকে বোধহয় একদিন বলছিলাম যে গঙ্গা স্নান সেরে কিছু মহিলা কলসিতে গঙ্গা জল ভরে বাড়ি ফিরছিল বাসে, যেমন আমরা জমজমের পানি মক্কা থেকে নিয়ে যাই না, তেমনি তারা গঙ্গা জল ভাঁড়ে করে কলসি করে নিয়ে যায়। তো কিছু মহিলা সিটে বসে আছে, কিছু মহিলা দাঁড়িয়ে আছে, তো নিচে পানি রাখা আছে, আর এক মহিলার কোলে ছেলে ছিল, তো ছেলেটা পেশাব করে দিয়েছে, পেশাব গড়িয়ে গিয়ে গঙ্গার জলে মিশে গেছে। তখন এক বৃদ্ধা মহিলা বলছে, হাই আমার গঙ্গার জলটা অপবিত্র করে দিল, হ্যাঁ এই সে। তখন আর এক বৃদ্ধা বলছে, গঙ্গার জল অপবিত্র হয়নি, ছেলের মূত্র হচ্ছে নারায়ণ, ছেলের মূত্র নারায়ণ। তো কবি যিনি কবিতায় কবিতাটা লিখেছেন তিনি বলছেন যে ওই হরির ওপরে হরি, হরি শুভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। তার মানে পদ্ম পাতার ওপরে ব্যাং ছিল, সেই ব্যাং সাপ দেখে পানিতে লুকিয়ে গেল। তাহলে পদ্ম পাতা হচ্ছে হরি, ব্যাং হচ্ছে হরি, সাপ হচ্ছে হরি, পানি হচ্ছে হরি। তেমনি এখানে বলছেন যে হরির কোলেতে হরি হরি শোভা পায়, হরির কোলেতে হরি হরি শোভা পায়, গড়িয়া পড়িল হরি হরিতে মিশিল হরি, পান যদি করে তাহে কিবা ক্ষতি তাই। বলছে যদি তাই হয় পেশাব তাহলে পান করা যাবে, পেশাব যদি মূত্র যদি নারায়ণ হয় তো পান করলে ক্ষতি কি। তো তাদের এই সমস্ত ধারণা, এই ধারণাগুলো হচ্ছে কি, অমূলক, অমূলক ধারণা। আল্লাহ তাআলা বা ঈশ্বর যাকে বলে, ঈশ্বর হচ্ছে এমন এক মানে কি বলে আপনার অস্তিত্ব যে সবার ঊর্ধ্বে আছেন, আকাশে উপরের দিকে আছেন, আকাশের উপরে যেখানে কুরসি, কুরসির উপরে আরশ, সেই আরশের উপরে আছেন যার উপরে কিছু নেই। মোটামুটি আল্লাহ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে এবং জানতে হবে যে আল্লাহই হচ্ছে একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, সত্যিকারের ইলাহ নেই, সত্যিকারের উপাস্য নেই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর সঙ্গে অন্য কোন উপাস্যকে ডাকা যাবে না, আর কোন উপাস্য স্থির করা যাবে না, কোন শিরিক করা যাবে না। আল্লাহ সম্পর্কে এই সম্যক ধারণা আপনাকে রাখতে হবে, তবে হবে কি যে ঈমান সর্বশ্রেষ্ঠ, আল্লাহর প্রতি বিশ্বাস সর্বশ্রেষ্ঠ আমল। আর একটা জিনিস, আল্লাহ সম্পর্কে আল্লাহর আকার আছে কিনা, আল্লাহ সাকার না আল্লাহ নিরাকার, অধিকাংশ মানুষ জানে আল্লাহ নিরাকার। আমাদের মুসলমানদের ভিতরে, মুসলিম ছাড়া অন্যান্য অমুসলিমদের তো বিভিন্ন ধারণা আছে, তাদের তো আবার প্রতিমূর্তি আছে, তাদের বিগ্রহ আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের মুসলিমদের ধারণা যে আল্লাহর কোন প্রতিমূর্তি নেই, আল্লাহর কোন কি নেই, ছবি নেই, কিন্তু আকার আছে, সেই আকার কেউ জানে না কেমন, তার প্রতিমূর্তি করা অসম্ভব, কারণ সে ছবি বা আল্লাহর যে আকার সে আকার কেউ জানে না, তবে আকার আছে। আকার আছে কথা আমরা কি করে বিশ্বাস করি, যেহেতু আল্লাহকে দেখা যাবে, যে জিনিস দেখা যায় তার আকার থাকা জরুরি, তাছাড়া কি করে দেখবো, জান্নাতে আমরা আল্লাহকে দেখবো না, দেখবো না, অতএব আল্লাহর আকার আছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন স্বপ্নে, তিনি বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে সবচেয়ে সুন্দর আকারে দেখেছি, তার মানে আকার আছে, কিন্তু কেমন তা কেউ জানে না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার মতো কোনো কিছু নেই। আপনি কল্পনা করুন, যে কোনো কল্পনা আপনি করবেন তার মতো হবে না, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো আল্লাহ তাআলার আকার আছে, এটাও আমাদেরকে ধারণ করতে, বিশ্বাস করতে হবে। এই যে এইভাবেই সর্বশ্রেষ্ঠ আমল হবে আল্লাহর প্রতি ঈমান। নম্বর দুই, তারপর এমন কোন আমল যে আমলকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর পথে সংগ্রাম, আল্লাহর পথে জিহাদ। জিহাদের বহু পর্যায় আছে, তার মধ্যে শেষ পর্যায় হল সশস্ত্র জিহাদ, সশস্ত্র যুদ্ধ, কার জন্য, আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যে জিহাদ, সেই জিহাদ হল আল্লাহর কাছে পছন্দনীয়। আপনি আপনার স্বার্থে জিহাদ করলেন, আপনি আপনার দেশের জন্য করলেন, আপনি আপনার পদের জন্য করলেন, গদির জন্য করলেন, টাকা পয়সার জন্য করলেন, চাকরির জন্য করলেন, এটা না, কোনটা, যেটা আল্লাহ একমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় হবে সেটাই হল সর্বশ্রেষ্ঠ আমল, আল্লাহর প্রতি ঈমান ও তার বিধানকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা কল্পে এবং তার পথে যাবতীয় বাধা দূরীকরণার্থে সংগ্রামের বড় গুরুত্ব রয়েছে ইসলামে। আবু যার জুনদুম বিন জুনাদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমল সর্বশ্রেষ্ঠ? তখন তিনি বললেন আল ঈমান বিল্লাহি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর পথে জিহাদ। কুলতু আইয়ুর রিকাবি আফদল, আমি জিজ্ঞেস করলাম সব কোন দাস মুক্তি সব থেকে উত্তম? বললেন আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা সামানা, যে যে দাস বা দাসী তার পরিবারের কাছে সবচেয়ে ভালো এবং দামও তার বেশি, মূল্য বেশি, এমন দাস দাসী মুক্ত করা সবচেয়ে শ্রেষ্ঠ। যাই হোক, এবারে আমরা তিন নম্বর আমলের কথা বলবো, যে আমল সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে প্রিয়তম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? এবার আগে তো যে আমলগুলো গেল, ঈমান বিল্লাহ থাকবে না থাকবে না, প্রথমেই বলছি ঈমান বিল্লাহ না থাকলে কোন আমলই শ্রেষ্ঠ হতে পারে না, ঈমান বিল্লাহ তো থাকবেই। এখন প্রশ্ন হল সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথা সময়ে নামাজ পড়া। অন্য এক বর্ণনায় আছে আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে নামাজ পড়া। মনে করুন জোহরের টাইম কখন থেকে কখন পর্যন্ত? মনে করুন বারোটা থেকে তিনটে পর্যন্ত, বারোটা থেকে আসরের সময় আসার আগে পর্যন্ত আপনার জোহরের সময়। কোন সময়ে নামাজ পড়লে সর্বশ্রেষ্ঠ হবে? আপনার যে কোনো সময়ে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু শ্রেষ্ঠ কখন হবে? যখন আপনি নামাজের সময় ঢোকা মাত্র আপনি নামাজ পড়লেন। এবারে আপনি যদি জামাতের লোক হন তো জামাতে পড়া আরো শ্রেষ্ঠ, তাই না? আবার জামাতের নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ কে বলতে পারবে? হ্যাঁ, কোন জামাতের নামাজ সব থেকে শ্রেষ্ঠ? জামাত যত বেশি হবে তত শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু কোন জামাত, কোন ওয়াক্তের জামাতের নামাজ সব থেকে শ্রেষ্ঠ? হ্যাঁ, ফজরের না আসরের? হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা বলছেন নামাজের সমস্ত নামাজ সমূহের কি করো? হেফাজত করো, তার মধ্যে মধ্যবর্তী নামাজ, যার অনেকে বলেছে আসরের নামাজ। কিন্তু আমি বলছি কোন জামাতের নামাজ সব থেকে শ্রেষ্ঠ? জুমার ফজরের জামাত সহকারের নামাজ সব থেকে শ্রেষ্ঠ নামাজ। কি বুঝলেন? জুমার ফজরে জামাত সহকারে নামাজ হল সব থেকে শ্রেষ্ঠ নামাজ, বুঝতে পারলেন? তো এখানে যথাসময়ে নামাজ পড়া বা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, নামাজ দেরি করে না পড়া, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আমল। আপনি যদি জামাতের লোক হন দেখবেন অনেক জায়গাতে জামাত দেরি করে হয়, জোহরের আজান ওই যেখানে বারোটা সাড়ে বারোটা হওয়ার কথা সেখানে দেড়টা প্রায় দুটোর কাছাকাছি, তারপরে আসরের নামাজ ওই রকম আসরের সময় তিনটে সময় সময় ঢুকছে সেখানে সাড়ে চারটে, হ্যাঁ ওই সূর্য যখন হলুদ হয়ে যায় তখন তারা আসরের নামাজ পড়ে, কিন্তু আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হল সর্বশ্রেষ্ঠ নয়। যেন হাদিসে আছে যে এমন ইমাম আসবে, ইমাম বলতে নেতা, সে যুগের ইমাম মানেই, হ্যাঁ হ্যাঁ, যে নেতা হবে সেই ইমামতি করবে। তো এমন ইমাম আসবে যারা নামাজ দেরি করে পড়বে, নামাজকে দেরি করবে। তখন সাহাবারা বললেন তাহলে আমরা কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে তারা যদি দেরি করে নামাজ পড়ে তোমরা তো কিছুই করতে পারবে না, নেতার বিরুদ্ধে কিছুই করার ক্ষমতা নেই। তখন কি করো? তোমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নাও, তার মানে একা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নাও, তবে হ্যাঁ জামাত ও নষ্ট করো না, তাদের সঙ্গে জামাতে গিয়ে আবার পড়ো, সেটা তোমার নফল হবে। বুঝতে পারলেন? এ হচ্ছে হিকমত, এ হচ্ছে ইসলামের হিকমত, যে জামাতের বিরোধিতা করো না। তুমি জামাতে যাবে না তো লোকে তো সন্দেহ করবে, অতএব তুমি জামাতে যাও, কিন্তু সেই জামাতের নামাজটা কি দেরি হয়ে গেছে, অনেক দেরি করে পড়ছে, সেটা কি হবে? নফল হবে, অতিরিক্ত নফল রূপে তুমি সব পাবে। আর আসল নামাজ তোমার হয়ে গেছে কখন? আউয়াল ওয়াক্ত, প্রথম শুরুর নামাজই। সুতরাং বোঝা গেল কি, যে এমন ইমাম হবে যে ইমামের এই অবস্থা। ইমাম যদি আপনার কোন ইমামের পেছনে নামাজ পড়বে, অনেক লোক জিজ্ঞেস করে কোন ইমামের পেছনে নামাজ পড়ব। একটা কায়দা আপনারা মনে রেখেছেন কিনা জানি না, যার নামাজ সহি তার পেছনে নামাজ সহি, আর যার নামাজ সহি না, তার মানে যে নামাজ পড়লে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, তার পেছনে কারো নামাজ কবুল হবে না। তার মানে মুশরিক, কাফের, নাস্তিক ইত্যাদি। নাস্তিক তো নামাজ পড়বে না, মুশরিক পড়বে, বিদাতি পড়বে। বিদাতি আবার দুরকম, এমন বিদাত করলে যে বিদাত করলে মানুষ কাফের হয়ে যায়, আর তার মানেই হল সে বিদাতি কিন্তু কাফের, মুশরিক বলা যা হয় তাকে, তাহলে তার পেছনে নামাজ হবে না। কিন্তু অমুক ব্যক্তি, অমুক ইমাম, তাকে আপনি শর্ট করে চট করে বিদাতি এবং কাফের বলবেন, এটাও কিন্তু কঠিন জিনিস। এই জন্য খেয়াল করতে হবে যে অমুক তাবিজ লিখে অতএব তার পেছনে নামাজ হবে না, অমুক বিদাতি অতএব তার পেছনে নামাজ হবে না, তা না। দেখতে হবে যে বিদাতটা কোন পর্যায়ের, কোন পর্যায়ের বিদাত। সুতরাং এটাও কম খারাপ জিনিস না যে নামাজকে দেরি করে পড়ছে তার পেছনে নামাজ। এই জন্য হাদিসে আজ কি বলে আপনার ইসলামী নীতি হল যে প্রত্যেক ভালো এবং মন্দ লোকের পেছনে নামাজ হবে যদি সে কাফের বা মুশরিক না হয়। তার নামাজ যদি সহি হয় তার পেছনে নামাজ পড়া সহি, আর যদি আপনি দেখেন যে তার নিজের নামাজই আল্লাহর কাছে সহি না, সুতরাং তার পেছনে নামাজ পড়া সহি না। বাকি থাকলো যে নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য বলতে হবে যে হুজুর বলুন আমাদের, আমার মসজিদের ইমাম সে তাবিজ লিখে, সে মিলাদ পড়ে, সে এ করে, তার পেছনে নামাজ হবে কিনা আপনি বলতে পারবেন? এটা বলা অসম্ভব। তার কারণ আপনার জানতে হবে যে সে আসলে মুশরিক কিংবা কাফের হয়ে গেছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কথা হলো কি যে নামাজ হলো দিনের খুঁটি, ইসলামের কর্ম রুকন, ইসলামের কর্ম রুকন নামাজ। নামাজ হচ্ছে দু নম্বর রুকন। মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব অপরিসীম, এটা আপনারা জানেন। নামাজের বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমরা সংক্ষেপে জানব যে শ্রেষ্ঠ আমল কোনগুলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু, তোমরা প্রত্যেক বিষয়ে কর্তব্যনিষ্ঠ হও। তার মানে কি? যেটা করবে সেটা ভালো করে করো, হ্যাঁ ভালো করে করো, ভালো করে ভালো থাকো। আর ওয়ালান তুহসু, এটা হওয়া বড় কঠিন, তাতে তোমরা সবাই সক্ষম হবে না। বলুন, ঠিক মতো নামাজ পড়তে পারেন? ঠিক মতো উজু কারো হয়? খুব কম লোকের। যেটাই আপনি করবেন, যে নামাজ, রোজা, হজ, যাকাত, যাই বলুন, আপনি যেটাই করবেন সেটা সঠিক মতো করছেন কি না আপনার মনে 100% বিশ্বাস হওয়া মুশকিল আছে। বিশেষ করে নামাজ, নামাজ এত বড় একটা জিনিস, সেই নামাজ আপনার হচ্ছে কিনা আপনি বলতে পারবেন? নামাজে সালাম ফেরার পর আপনি আপনার নামাজের ভিতরে কত কি মনে করলেন, এখন এসে নামাজ পড়ছেন সবাই, আপনি মনে মনে করে দেখুন তো কি কি ভেবেছেন। আপনি নিজেই হিসাবে বুঝতে পারবেন যে আমার নামাজ কতটুক হয়েছে। আর এই কথা ওহির কথা, ওহির কথা বলা হয়েছে যে নামাজই নামাজ পড়ে কারো অর্ধেক, কারো এক তৃতীয়াংশ, কারো এক চতুর্থাংশ, কারো এক ষষ্ঠমাংশ, কারো এক পঞ্চমাংশ, কারো মানে হতে হতে এক অষ্টমাংশ, এক দশমাংশ পর্যন্ত তার নামাজ হয়, বাকি হয় না। এইভাবে নামাজ মানুষের ঠিক মতো হয় না প্রত্যেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চেষ্টা করো, তোমরা চেষ্টা করে যাও, কিন্তু তোমরা কখনোই সক্ষম হবে না। ওয়ালামু আন্না খাইরা আমালিকুমুস সালাহ, আর জেনে রেখো তোমাদের সর্বশ্রেষ্ঠ আমল হল সালাহ, নামাজ। যতই আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল নামাজ। ওয়ালান ইউহাফিজা আলাল উযুই ইল্লা মুমিন, আর উজুর হেফাজত করে কেবল মোমেন মানুষ। সবসময় উজু করে থাকে, পবিত্র পরিচ্ছন্ন থাকে, এমনকি ঘুমোতে যাওয়ার আগেও উজু করে। ঘুমোতে যাওয়া মানে কি? তখন তার উজু লাগে না, কিন্তু না, ঘুমোতে গিয়ে যাওয়ার আগে উজু করে। কারণ যে উজু করে ঘুমায় বলা হয়েছে তার আপনার অন্তর্বাসের নিচে ফেরেশতা বাস করেন, আর ফেরেশতা দোয়া করেন যে আল্লাহ একে ক্ষমা করে দাও, এ উজু অবস্থায় রাত্রি যাপন করছে। সুতরাং উজুর হেফাজত করা, আপনার উজু নষ্ট হয়ে গেল আবার উজু করে না। অবশ্য কিছু মানুষ আছে যারা উজু ধরে রাখতে পারে না, তাদের উজু বেরিয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে, তো সে আলাদা কথা। কিন্তু মোমেন মানুষ আপনার ঠিক মতো যদি খায়, গ্যাসের খাবার না খায়, তারপর অল্প খায়, তাহলে ঠিক উজু ধরে রাখতে পারবে। আর উজু ধরে রাখা একটা বিরাট ফজিলত আছে, তাকে মোমেন বলে আপনার সার্টিফিকেট দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, লাই ইউহাফিজা আলাল উযুই ইল্লা মুমিন, মোমিন ছাড়া উজুর কেউ হেফাজত করে না। তেমনি আপনি উজু ধরে রাখবেন, উজু নষ্ট হতে যাচ্ছে আপনি উজু নষ্ট করবেন না, কিন্তু তাতে যদি ক্ষতি হয়, যদি আপনার মনে করুন হাওয়া বের হতে চাচ্ছে আপনি আটকে রেখে দিলেন, আটকে আটকে আটকে তাতে ক্ষতি হতে পারে। অতএব যাক আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে তারপরে আবার উজু করেন। আপনি উজুর অবস্থায় থাকবেন এটারই ফজিলত এখানে বলা হল, মানে প্রাসঙ্গিকভাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা আমিলা ইবনু আদম শাইয়ান আফদাল মিনাস সালাতি ওয়া সালাহি যাতিল বাইনি ওয়া খুলুকিন হাসান। আদম সন্তান এমন কোন শ্রেষ্ঠ কাজ করেনি যা নামাজ অপেক্ষা বেশি হতে পারে শ্রেষ্ঠ। নামাজ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আমল। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুটো কথা বলেছেন, আরো দুটো কাজের কথা বলেছেন যেগুলো শ্রেষ্ঠ। সেটা হচ্ছে কি? সালাহে যাতিল বাইন, তার মানে হচ্ছে সদ্ভাব প্রতিষ্ঠা। সদ্ভাব প্রতিষ্ঠা মানে আপনার সঙ্গে আর একজনের সদ্ভাব থাকবে, যদি আপনার অন্যায় হয় আপনি ক্ষমা চেয়ে তার সঙ্গে সদ্ভাব প্রতিষ্ঠা করবেন, কিংবা দুই ভাইয়ের মধ্যে যদি কোন মানে বিবাদ থাকে সেই বিবাদ মিটিয়ে দিয়ে সন্ধি করে আপনি সেটা তাদের মাঝে কি তাদের মাঝে সন্ধি বা সদ্ভাব প্রতিষ্ঠা করবেন, এটা হচ্ছে সব থেকে ভালো আমল, শ্রেষ্ঠ আমল। আর তিন নম্বর হচ্ছে সচ্চরিত্রতা, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র কাকে বলে আপনারা জানেন, যে মানুষকে দেখে কোন অভিযোগ থাকবে না, সামনে আসবে হাসি মুখে আসবে সালাম দেবে, এমন কথা বলবে যার কথাতে কোনো আঘাত নেই। কোন মানুষ আছে, বহু মানুষ আছে যাদের কথায় কি লাগে মনে হয় যেন পিন ঠুকছে, কথা বলছে তো আঘাত লাগছে। কিন্তু চরিত্রবান মানুষের কি হবে, তার কথাবার্তা হাসি ইত্যাদি চলাফেরা দেখবেন যে চলবে তো মনে হবে না যে অহংকারী, একবারে বিনয়ী ভাবে বা বিনয়ের সাথে চলাফেরা করবে ইত্যাদি। মানে সচ্চরিত্রতার যে সমস্ত আলামত আছে সেই আলামতগুলো তার মধ্যে থাকবে, এ হল শ্রেষ্ঠ আমল। আব্দুল্লাহ বিন আমর বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল, সর্বশ্রেষ্ঠ আমল কি? উত্তরে তিনি বললেন, নামাজ। সে আবার বলল, তারপর কি ইয়া রাসূল আল্লাহ? তিনি বললেন, আস-সালাত, তার মানে নামাজ। তারপর আবার বলল, তারপরে কি হুজুর? তিনি বললেন, নামাজ। কবার হল? তিন তিনবার একই উত্তর হল, তার মানে কি? তিন গুণ শ্রেষ্ঠ হল নামাজ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল নামাজ। বেশ, সংক্ষেপে নামাজের কথা হয়ে গেল। এবারে চার নম্বর কাজ, যে কাজ আল্লাহর নিকট বেশি পছন্দনীয় অথবা শ্রেষ্ঠ আমল, মহান আল্লাহর জিকির। জিকির, আল্লাহর জিকির বা স্মরণ যাকে বলে, জিকির মানে কি? স্মরণ, সর্বশ্রেষ্ঠ আমল। এই আল্লাহর জিকির, জিকির বলতে আপনার দুরকম হতে পারে। স্মরণ মানে আপনি আল্লাহকে স্মরণে রেখেছেন, যখন কোন পাপ কাজ করবেন আল্লাহকে মনে পড়ছে, ভালো কাজ করার জন্য আল্লাহকে, এটা আল্লাহ আপনার কি মনের ভিতরে, ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা আপনার স্মরণে আছেন। আর দ্বিতীয় হল আপনার মুখে, আপনি মুখে আল্লাহকে স্মরণ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত বলে আপনি মুখে প্রকাশ করছেন, এ হচ্ছে আল্লাহর জিকির। আর কখনো কখনো আল্লাহ আল্লাহ গো তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ, এটাও হচ্ছে কি? জিকির। কিন্তু এটা কি? জিকির দু রকমের, জিকিরে দোয়া আর জিকিরে মাসআলা। কি বলে? জিকিরে দোয়া ও জিকির, আর দোয়া আল মাসআলা, মানে দোয়া হচ্ছে আল্লাহকে ডাকা, হচ্ছে দু রকম। এক প্রকার ডাকাতে আল্লাহর কাছে কিছু চাওয়া হয় না, আর এক প্রকার ডাকাতে আল্লাহর কাছে চাওয়া হয়। তো আপনি জিকির করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহ, এটা কখন বলা হয়? যখন আপনার ভিতরে কোনো কষ্ট হয়, হয় আপনি দোয়া করবেন, না হয় কারো উপরে বদদোয়া করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুম যাকে, যার প্রতি তুমি জুলুম করছো, অত্যাচার করছো, তার দোয়া থেকে সাবধান থেকো। হিজাব, কারণ এই অত্যাচারীর দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না। অত্যাচারী যখন বলবে ওহ আল্লাহ অমুক আমাকে এই করছে, তার মানে কি? সেই উহ যখন আল্লাহর কাছে পৌঁছে যাবে, কোন পর্দা থাকবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। অত্যাচারীর দোয়া খুবই, অত্যাচারীর দোয়া না, অত্যাচারিতের দোয়া, অত্যাচারিতের দোয়া, অত্যাচারী যে জালেম, কিন্তু মাজলুম যে হচ্ছে অত্যাচারিত, অত্যাচারিতের দোয়ার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুতরাং আপনি যেভাবেই হোক জিকির করুন, জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তো তিনি বললেন, আনতামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, তোমার এমন অবস্থায় মরণ আসা যে অবস্থায় তোমার জিভটা আল্লাহর জিকরে আর্দ্র, মানে ভিজে থাকবে, ভিজে থাকবে, আল্লাহর জিকির দিয়ে ভিজানো। এখন তো আমাদের জিভ পানি দিয়ে ভিজানো, তাই না? আল্লাহর জিকির দিয়ে ভিজানো মানে তোমার জিভে আল্লাহর জিকির থাকবে। প্রায় সময়ে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি যে কোনো সময় থাকেন, যদি আপনি অন্য কোন দুনিয়ার কাজে ব্যস্ত না থাকেন কিংবা স্ত্রীর কাছে না থাকেন, সংসারে না, তাহলে আপনি আল্লাহর জিকির করুন। এমন কি যে সময়ে আল্লাহর জিকির নিষেধ তার আগে আল্লাহর জিকির আছে, তারপরে আল্লাহর জিকির আছে, তাই না? বাথরুমে আল্লাহর জিকির নিষেধ, কিন্তু তার আগে আছে, তারপরে আছে। এই জন্য বাথরুমে ঢোকার পরে আমরা কি বলি? গুফরা আনাক, আল্লাহ তোমার ক্ষমা চাই। কি বাথরুমে গিয়ে পাপ করলেন নাকি? কি করলেন? যেহেতু এতক্ষণ আল্লাহর জিকির বন্ধ ছিল, এই জন্য আপনি বললেন, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ গোফরা আনাক। বাথরুম থেকে বের হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। তো আল্লাহর জিকরের জিভ ভিজিয়ে রাখা, এটা হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আল্লাহকে স্মরণ করবেন, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে না? নিশ্চয়ই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে সব সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলে দেব না? ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের প্রভুর নিকট সবচেয়ে পবিত্র আমল, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং তোমাদের মর্যাদায় সবচেয়ে উচ্চ আমল, ওয়া খাইরিল্লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ফিদদা, সব সোনা চাঁদি দান করার চেয়ে উত্তম, মানে সেই আমলটা সোনা চাঁদি দান করার থেকেও উত্তম। ওয়া খাইরিল্লাকুম মিন আন তালকাউ আদুবাকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, শত্রুর সম্মুখীন হয়ে গর্দান কাটা এবং কাটানোর চেয়েও শ্রেষ্ঠ, তার মানে জেহাদ থেকেও শ্রেষ্ঠ। জেহাদ থেকে শ্রেষ্ঠ মানে নফল জেহাদ, ফরজ জেহাদের তুলনাই হয় না, নফল জেহাদ থেকেও শ্রেষ্ঠ। সেটা কি? সাহাবারা বললেন, হ্যাঁ আল্লাহ রসুল, নিশ্চয়ই বলে দিন। তিনি বললেন, জিক্রুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির। আর তার মানে এই নয় যে আল্লাহ তাআলা জিকির করতে থাকবো, যখন জিহাদের সময় আসবে জিহাদ ছেড়ে দিয়ে আল্লাহ জিকির করতে থাকবো মসজিদে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা না। জিকিরের সময় যখন আসবে তখন কি বলে, জিহাদের সময় যখন আসবে তখন আপনার জিহাদটাই শ্রেষ্ঠ। যেমন কোরআন পড়া আর জিকির পড়া কোনটা বেশি শ্রেষ্ঠ? কোরআন পড়াটা শ্রেষ্ঠ, কিন্তু যখন রুকুতে থাকবেন, সিজদায় থাকবেন, তখন কোনটা শ্রেষ্ঠ? কোনটা? জিকিরটা শ্রেষ্ঠ, তখন কোরআন পড়া নিষেধ, তাই না? যখন যখন যখন যেটা আসবে তখন, আপনি যখন মুরগি জবাই করবেন, আপনি সে কথা জন্য বলি, তিনবার যদি কেউ সুরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পড়লে এক কোরআন খতম করার স্বভাব হবে, তাই না? একটা কোরআন একবার যদি কোরআন খতম করেন যে স্বভাব হয়, তিনবার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে সেই স্বভাব হবে। এখন যদি আপনি মুরগি জবাই করার সময় তিনবার কুল পড়েন বা একবার কুল পড়েন, তো মুরগিটা হালাল হবে? এখানে কি বলতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, যেখানে যেটা যাকে যেখানে যেমন শোভনীয় সেখানে আপনাকে সেটাই পড়তে হবে, তাছাড়া হবে না। অতএব এখানে যে বলা হলো যে জিহাদ থেকেও শ্রেষ্ঠ, দান খয়রাত করা থেকেও শ্রেষ্ঠ আল্লাহর জিকির, তার মানে এই নয় যে আপনি জিকিরই করতে থাকবেন, জিহাদ বাদ দেবেন এবং দান খয়রাত করা বাদ দেবেন, ওগুলো করবেন, কিন্তু এটা হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে ওই ওই স্বভাবের থেকেও বড় স্বভাব, কিন্তু ওগুলো যখন প্রয়োজন পড়বে তখন আপনার সেগুলো সেই সময়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদগণ আগে বেড়ে গেছে। সকলে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, মুফাররিদ কারা? তিনি বললেন, আল্লাহর অধিক অধিক জিকিরকারী পুরুষ ও নারী। যাযাকিরুন আল্লাহ কাসীরা ওয়া যাযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা অনেক আগে বেড়ে গেছে। অতএব আমাদের উচিত আমরা বিশেষ করে যারা ভালো মানুষ বলে মনে করি নিজেদেরকে, যে আমরা আল্লাহর পথে আছি এবং যে কোনো কাজ করি খারাপ কাজ করি না, সব সময় আল্লাহর স্মরণ আমাদের মনে রাখা উচিত। যারা মনে করুন মাঠে ঘাটে কাজ করি, যারা মনে করুন লাঙ্গল ধরে আছে মানে গরুর পেছনে যাচ্ছে, তাই না, অনেক টাইম অনেক টাইম, সেই সময়ে মুখটা যদি কারোর সঙ্গে কথা বলতে না হয় কিংবা গরু হাঁকাতে না হয়, তা সেই সময় কি করা উচিত? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, আপনি আল্লাহর জিকির করতে থাকবেন, আল্লাহর জিকির। মহিলা সে ঘরে মাছ কাটছে, গোস্ত কাটছে, সবজি কাটছে, সেই সময়ও সে এমনিই তো পড়ে আসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। এই জন্য আপনি দেখবেন সৌদি আরবে খেয়াল করেছেন, এদের সাধারণত যারা ভালো লোক তারা প্রায় কথায় কথায় আল্লাহর জিকির বলে থাকে, এমনকি গালি দেওয়ার সময়ও, গালি দেওয়ার সময়ও আল্লাহর জিকির, হাদাকাল্লাহ ইয়াহদিকাল্লাহ বলে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ জিকির, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, তার মানে অবাক হওয়ার সময় আমরা কি বলি, আরে বাসরে আরে বাবারে আরে অমুক অমুক তমুক, আমরা বলি না, বলি না বাপরে মারে আর কি বলি, কিন্তু এরা সেই জায়গাতে অবাক হওয়ার সময় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এবং কিছু হলে আলহামদুলিল্লাহ তুমি যাবে ইনশাআল্লাহ আরে মাশাআল্লাহ, দেখছেন সব সময় জিকির ভিত্তি কথাবার্তা এদের মুখে থাকে। অথচ আমাদের বাঙালিদের যেহেতু বাংলা দিনের ভাষা নয়, এই জন্য ভাষার ব্যবহারে এসব কিছু নেই, তবে মুসলমানদের উচিত এটা অভ্যেস করা, যখন যেটা আছে তখন আপনি দেখবেন মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা আল্লাহ আল্লাহ বলছে কেন, অবাক হচ্ছে। তো মোট কথা হলো অবশ্য আল্লাহ আল্লাহ বলে কোন জিকির নেই, কি বলতে হবে, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইত্যাদি। তো এইভাবে আপনি জিকিরকে, জিকির দিয়ে আপনার জিভটাকে ভিজিয়ে রাখলে পরে সেটাই হচ্ছে আল্লাহ তালার কাছে সব থেকে শ্রেষ্ঠ, এটা আশা করি আমরা বুঝতে পেরেছি এবং আমরা চেষ্টা করব, বিশেষ করে যেখানে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, যেখানে অপেক্ষা করি লাইন দিয়ে, লাইন দিয়ে অপেক্ষা করতে হয়, সেখানে সময় যেন নষ্ট না হয় সেখানে আস্তাগফিরুল্লাহ পড়ুন। সাহাবারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন মজলিসে বসতেন তো আমরা আন্দাজ করতাম যে তিনি 100 বার কি পড়ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন কোন হাদিসে আছে 70 বার আমি আস্তাগফিরুল্লাহ ডেইলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি শুনবেন। হাসপাতালে আছেন, হাসপাতালে এখন আপনার ইয়ে দিয়েছে, নম্বর দিয়েছে, নম্বরের জন্য অপেক্ষা করছেন, সেই সময় দেখবেন সৌদিরা মাঝে মাঝে বলে না বলে না, আর আমরা হলে কি বলতাম, ঘোড়ার ডিম কোথাকার অমক তমক হাতি ছা বাচ্চা অমক কি কি সব বলে মনে মনে বিরক্তি প্রকাশ করি, এও বিরক্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে বলে গা মুছছে বলে কি বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে কত সুন্দর। অতএব অপেক্ষার সময়গুলোকে যদি আপনি ইস্তেগফার দিয়ে ভরতে পারেন, মানে আস্তাগফিরুল্লাহ বলে ভরতে পারেন, তাহলে কাল কেয়ামতের দিনে আপনি খুশ হবেন, আপনি দেখবেন আপনার আমলের খাতাগুলো সব জিকিরে ভর্তি, আর জিকিরে ভর্তি হলে নিশ্চয়ই আপনি লাভবান হবেন কাল কেয়ামতে। সুতরাং খেয়াল করতে হবে গালি দেওয়ার সময় এমন গালি দেবেন না, বরং সেই গালি দেবেন যে গালিতে কে আছে, দোয়া আছে ইত্যাদি। পাঁচ নম্বর কাজ, যে কাজকে আল্লাহ পছন্দ করেন তা হল মহান আল্লাহর প্রশংসা। প্রশংসা কে না চায়, প্রশংসা সবাই চাই তাই না, খোদ আল্লাহ তাআলা প্রশংসা চান এবং তার বিশাল গ্রন্থ শুরু করেছেন কি দিয়ে, নিজের প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ প্রশংসা খুব প্রিয়, আল্লাহর কাছে প্রশংসা খুব প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আত্তানি মিনাল্লাহ, তার মানে ধীরতা স্থিরতা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা ধীরতা স্থিরতা পছন্দ করেন, মানুষের ভিতরে ছটফটানি পছন্দ করেন না, যে স্থির মানুষকে আল্লাহ পছন্দ করেন। এটা কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কিছু কিছু জিনিস আছে আল্লাহর পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, যেমন রাগ কার পক্ষ থেকে, শয়তানের পক্ষ, এটা কার পক্ষ থেকে, তো কিছু কিছু জিনিস আছে শয়তানের পক্ষ থেকে, শয়তান কখনো ঘুম পাড়িয়ে দেয় ইত্যাদি ইত্যাদি, শয়তান ভালো জিনিস শুনতে দেয় না, ঘুম পাড়ায়, ঘুমা ঘুমা ঘুমা শুনিস না, বুঝতে পারলেন। তো কিছু জিনিস আছে, তো এখানে বলা হচ্ছে যে আত্তানি মানে ধীরতা স্থিরতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল উজলাতু মিনাশ শাইতান, তো ঘড়ি করা, ছটফট করা, জলদিবাজি করা, শীঘ্রতা করা, এটা কার কাজ? কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তার মানে কি, যে ব্যক্তি কোন কাজ করতে গিয়ে তাড়াহুড়ো করবে, এই জন্য আমাদের বাংলাতে বলে তাড়ার কাজে বাড়া। তাড়াহুড়ো করে করতে গেলে দেখবেন কাজটা নষ্ট হয়ে গেল। তাড়াহুড়ো হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখানে আমি আল্লাহর প্রশংসা বলতে গিয়ে মাঝখানে হাদিসটা যেহেতু আছে সেহেতু বলতে হচ্ছে আর কি। তাড়াহুড়ো করা শয়তান, জলদিবাজি শয়তানের পক্ষ থেকে। আল্লাহর চেয়ে বেশি ওজর কবুল করার কেউ নেই। আল্লাহ তাআলা খুব ওজর কবুল করে থাকেন। আর প্রশংসার চেয়ে অধিক প্রিয় আল্লাহর কাছে অন্য কিছু না। বলছেন ওয়ামা আহাদুন আকসারু মাযিরা মিন আল্লাহ ওয়ামা মিন শাইইন হাব্বা ইলাল্লাহি মিনাল হামদ। আল্লাহ তাআলা কাছে প্রশংসা, তার প্রশংসা করেন, আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা চান যে তুমি খাবার খাবে কি বলবে, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, এটা আল্লাহ খুব পছন্দ করেন। তাহলে প্রশংসা আল্লাহ পছন্দ করেন। মাঝখান থেকে জলদিবাজির কথাটা বলে দিই, সেটা হচ্ছে যে জলদিবাজি কোনো কাজে জলদিবাজি ছটফটানি ভালো না। আপনি যে কোনো কাজ করেন ধীরতার সাথে, স্থিরতার সাথে। চট করে পরীক্ষায় বসলেন, পরীক্ষা দিতে ছিল, তাড়াহুড়ো করে লিখতে যায়, তখন কি হয়? ভুল হয়। কোনো কাজ, এখন মেকানিকের কাজ বলুন, তাড়াহুড়ো করে করতে যায়, খারাপ হয়ে যায়। অতএব তাতে আপনার জলদিবাজি ঠিক না। হাতিম আল আসাম বলেছেন জলদিবাজি করা শয়তানের কাজ। এটা আপনি শুনলেন হাদিস থেকেই শুনলেন যে শয়তানের কাজ। তবে পাঁচটি বিষয়ে জলদিবাজি করা সুন্নত। কে বলতে পারবে পাঁচটি বিষয়ে তাড়াতাড়ি করা সুন্নত? কি কি? মেহমানকে খাওয়ানো, মেহমান এসেছে যত তাড়াতাড়ি সম্ভব মেহমানকে খাওয়ানো, মারা গেছে কেউ যত তাড়াতাড়ি সম্ভব দাফন করা, অবিবাহিত আছে কেউ বিশেষ করে যুবতী তার তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া, ঋণ যদি বাকি আছে তো তাড়াতাড়ি ঋণ পরিশোধ করা, আর যদি পাপ তোমার ঘাড়ে আছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব পাপ থেকে তওবা করা। এই পাঁচটা জিনিস, বুঝতে পারলেন? এই এই পাঁচটি কাজে তাড়াহুড়ো যদি কেউ করে তাহলে তাড়াহুড়ো করা সুন্নত, মানে তাড়াতাড়ি করতে হবে, এটা সুন্নত। জ্ঞানীরা বলছেন কোন কিছুতে তাড়াহুড়ো করো না, কারণ তাতে লাঞ্ছনা আসে। কেননা যে তাড়াহুড়ো করে সে জানার পূর্বে বলে, ঠিক আছে? দেখবেন যদি কেউ এটা কি চট করে বলে দেয়, চট করে বললে পরে তার ভাবনা না ভেবে যদি কেউ বলে তো ভুল বলবে। এই জন্য ভেবে নিয়ে বলতে হয়। জানা যে তাড়াহুড়ো করে সে জানার পূর্বে বলে, শোনার পূর্বে বিচার করে। কথা এখন শুনল না, দুপক থেকে বিচার করে দিল, মন্তব্য করে দিল, এই এত বেশি জানেন। এখন প্রশ্ন করা হয়, বহু জায়গায় করেছি আমি, যে একটা একজন লোক তার মাঝরাতে আমেল রেখেছে, এই করা এই করা, তারপরে সপ্তাহে সে আসতে দেয় না শহরে, সে টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে আসে আর রুটি দিয়ে আসে, তাই দিয়ে সে সব চালায়, তারপরে আবার মারে, খেজুর গাছে উঠতে না পড়লে মারধর করে। সে কাফের না? হ্যাঁ হ্যাঁ কাফের, কাফের, সে কাফের। এত বড় অন্যায় করে, সে মুসলমান কি করে হতে পারে? সে কাফের। আপনি ভাবলেন না জিনিসটা, আল্লাহ তুল কাফের বলে দিল। তো এ ভাবার পূর্বে, শোনার পূর্বে বিচার করে, বুঝার পূর্বে উত্তর দেয়, ভাবার পূর্বে সংকল্প করে, মাপার পূর্বে কাপড় কাটে, নাক ভালো করে না মেপেই কাটতে শুরু করে দেয়, পরীক্ষার পূর্বে প্রশংসা করে। কোন মানুষের প্রশংসা করতে থাকলে দেখবেন কোন মানুষ আছে, অমুক না দারুণ এই সেই, সে জানে না, কিছুই জানে না। প্রশংসা করলে, একটা মানুষের প্রশংসা করলে এমনি করা যায়, সমস্যা নেই, কিন্তু সে তার যে ব্যক্তিত্ব আসলে সে কি বোঝা যাবে? ও না জানার পূর্বেই, পরীক্ষা করার পূর্বেই সে প্রশংসা করতে শুরু করে দিল, অমুক দারুণ ব্যাপার। আর জাহেলা তো করতেই পারে, একজন জাহেল বলছে আরে বাপরে অমুক কি আরবি বলছে, ঝরঝর করে আরবি বলছে, কিন্তু আরবিতে কি বলছে জানেই না, ও নিজেই আরবি জানে না, তো কি করে জানবে? হ্যাঁ, এখন আপনি যদি বলেন কেরালা ভাষাটা করেলার মতো, তেতো কেরালা ভাষা করেলার মতো, তা আপনি যে কেরালা ভাষা কি জানেন? তা আপনি জানলেন কি করে যে কেরালা ভাষা বেশি ভালো না বাংলা ভাষা বেশি ভালো? এগুলো বিচার করবে কে? যার ক্ষমতা আছে, যার জ্ঞান আছে। তো অনেকে না যাচাই করি প্রশংসা করে দেয়। যেমন একজন প্রশংসা করছিল, তা বললে তাকে বলা হলে তুমি কি তার সঙ্গে সফর করেছ? জি না। তাকে কোনদিন ঋণ দিয়েছ? বলছে জি না। তার তুমি কিছুই জানো না, যদি কোন মানুষের জন্য জানতে চাও তো তার সঙ্গে সফর করো, একটা সফর মক্কা যাও, মদিনা যাও, ফিরে এসো, তারপর বলবে যে তুমি সেই লোকটা কেমন, কিংবা তাকে ঋণ দাও, ঋণ দেওয়ার পর বুঝবে তুমি যে লোকটা কেমন। সুতরাং এ যাচাই না করে প্রশংসা করে, কারণ সে জলদিবাজি, জলদিবাজ। সত্যতা যাচাইয়ের পূর্বে দুর্নাম করে, একটা কথা শুনলো যে অমুকে, বাস্তার দুর্নাম শুরু করে দিল, যাচাই করে দেখল না। সুতরাং এরা যা জলদিবাজি করে তাদের এই অবস্থা। আর এমনটি যে এমনটি করে সে অবশ্যই লজ্জিত লাঞ্ছিত হয় এবং নিরাপত্তা হারিয়ে বসে, তার নিজের জন্য নিরাপত্তা থাকে না, কারণ যে এইসব কথা বলবে আলগা জীব, কথা বলে দিল বাস, তো তার তো ক্ষতি আসবেই। চট জলদি ভাবে কোন একটা মানুষের বিষয়ে মন্তব্য করলেন, কোন একটা জামাতের ব্যাপারে মন্তব্য করলেন, কোন একটা দলের ব্যাপারে মন্তব্য করলেন, কোন একটা দেশের ব্যাপারে মন্তব্য করলেন, এই যে এখন সৌদি আরবে খাদেমা আসছে বাংলাদেশ থেকে, তো আল্লাহ তাআলা মানে কত বান্দা সৌদি আরবকে গালাগালি করছে, অথচ খাদেমা আসা কি নতুন, এটা বহুদিন থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে বহু বহু জায়গা থেকে আসছে। এখন তাদের সমস্যা মাথা ব্যথা কি, যে খাদেমা আসছে বিনা মাহরামে বিনা স্বামীতে, এটা অন্যায় না? আরে অন্যায়টা কার, যারা আসছে তাদের অন্যায় না সৌদি আরবের অন্যায়? মানলাম সৌদি আরবে দরকার, এখন এখন দরকার, যে মেয়েগুলো আসছে সেই মেয়েগুলো কি পর্দানসীন, পর্দানসীন মেয়েগুলো আসছে না? তারা যখন বাইরে যায় তারা কি মাথায় কাপড় নেয়? এখানে এসে বোরকা পরবে ঠিকই, এখানে তো বললাম এয়ারপোর্টটি পর্দা করবে, এয়ারপোর্টটি পর্দা শুরু করবে এখানে এসে, কিন্তু যারা আসছে কোন ভালো মেয়ে কি আর বাইরে কাজ করতে আসে? একান্ত যে নিরুপায় রাখা, আমি বলছি না যে সব মেয়ে খারাপ, হতে পারে ভালো খারাপ মেয়েও থাকতে, ভালো মেয়েও থাকতে পারে, বাধ্য হয়ে আসে, কিন্তু আমার মনে হয় যে সে নিজে পেটে কাপড় বেঁধে পড়ে থাকবে, যেটুকু পায় সেটুকুই খাবে, তবু বাইরে বিশেষ করে বিদেশে পরের বাড়িতে কাজ করতে যাবে না, কারণ পরের বাড়িতে কাজ করতে গেলেই বেপর্দা হতে হবে, বিশেষ করে পর্দার ব্যাপারটা, নির্জনতা হবে, পরপুরুষের সাথে নির্জনতা হবে, আরো কত কি হবে। সুতরাং সৌদি আরবকে গালি দেওয়ার জন্য আল্লাহ আকবার, তাড়াহুড়ো, সে ফেসবুকে এত লেখালেখি, লুচ্চা অমক তমক বলে গালাগালি শুরু করছে, এমনকি আলেম দেখছি তারা আলেমও, কিন্তু এভাবে গালাগালি করছে, ভেবে দেখে না যে কাকে গালিটা দেওয়া উচিত, হ্যাঁ গালি দিতে শুরু করছে। ধীরতায় আছে নিরাপত্তা, শীঘ্রতায় আছে লাঞ্ছনা, সময় আসার পূর্বে ফল পাওয়ার জন্য তাড়াতাড়ি করো না, সময় আসতে দাও, তারপরে ফল পারবে, আর যদি সময়ের আগে ফল পারো তাহলে কাঁচা ফল খেতে হবে, পাকলে না পাকলে কাঁচা ফল খেয়ে, কলা যদি না পাকে আপনি রান্না করে খাওয়া যাবে, কিন্তু কাঁচা যদি আপনি গোটা খেতে চান তো নিশ্চয়ই আপনি কেমন, বুঝতে পারছেন যে কোনো ফল। বেশ, এবারে বললাম কি তাহলে, এখানে কথাটা ছিল প্রশংসা সম্পর্কে, যে আল্লাহ তাআলা প্রশংসা পছন্দ করেন, নিজের প্রশংসা, এই প্রসঙ্গে ধীরতা স্থিরতা এবং জলদিবাজির কথা বলা হলো। ছ নম্বর কাজ যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা হচ্ছে অপরকে খুশি করা, অপরকে খুশি করা, অপরের মনে খুশি ভরে দেওয়ার কাজে এক প্রকার তৃপ্তিকর আনন্দ আছে। আপনাকে যদি বলা হয় চিনি হওয়া ভালো না চিনি খাওয়া ভালো, উত্তর কি? চিনি হওয়া ভালো না খাওয়া ভালো? এখন দুটো দৃষ্টিভঙ্গি আছে, এক হচ্ছে দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি আর এক হচ্ছে দিনদারি দৃষ্টিভঙ্গি। ছেলেকে ডাক্তার করা ভালো না আলেম করা ভালো? যদি বলে এটা হলো, যদি বলে আলেম করা ভালো, এটা হচ্ছে কি, শরীয়ত বা দিনী দৃষ্টিভঙ্গি। আজ বলে না ডাক্তার করা ভালো, তার কারণ আলেম করলে পরে টাকা পয়সার গ্যারান্টি নেই, চাকরির গ্যারান্টি নেই, বিশেষ আমাদের দেশে, আমাদের দেশে আলেম হওয়া মানেই হাতে ঝুলি নেওয়া, তাই না? মাদ্রাসার জন্য আদায় করতে যেতে হবে, মাসে চাকরি গুলো আদায় করতে হবে, আর ডাক্তার হলে মাশা আল্লাহ, যদি কোথাও চাকরি নাও পান একটা রুম মানে রেডি করে ডিসপেন্সারি খুলে দেন, টাকা আসতে থাকবে, লোক তো রোগ রোগ বাড়ছে না কমছে, রোগের অভাব নেই, আজকাল হাতুড়ে ডাক্তারের অভাব নেই। তো যাই হোক, এ যদি আপনি জিজ্ঞেস করা হয় যে কোনটা আপনার জন্য ভালো, তো কেউ বলবে ডাক্তার করা ভালো, কেউ বলবে আলেম করা ভালো, ঠিক আছে? তো এইভাবে দুনিয়াদারি দৃষ্টি এবং কি বলে দিনদারি দৃষ্টি, যে কোনো কাজ আপনি করবেন যদি আপনি অপরকে খুশি করেন, তো খুশি করাতে তৃপ্তিকর আনন্দ আছে। চিনি হওয়া ভালো না খাওয়া ভালো, নিশ্চয়ই আপনি যদি দিনদার হন তো বলবেন চিনি হওয়া ভালো, তাই না? আর যদি দুনিয়াদার হন তাহলে কি বলবেন, চিনি খাওয়া ভালো। আপনি পরের উপকার সাধন করবেন, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো, এটা হচ্ছে দিনদারি দৃষ্টি। কিন্তু অপরকে আনন্দিত করার মাঝে পরিপূর্ণ আনন্দের স্বাদ আছে, এটা যারা করে তারা জানে। পোলাও খাওয়া ভালো না খাওয়ানো ভালো? আপনি দেখেন, আপনি নিজের মনে বলেন, যদি আপনি একদিন পোলাও খান, আহ কি মজা লাগলো। কিন্তু যদি আপনি আপনার কোনো ভালো লক্ষ্যে, মনে কোন হুজুরকে, কারণ হুজুরা তো বেশি পেটুক লোকের কাছে বদনাম আছে, যদি হুজুরকে একদিন পোলাও খাওয়ান, সেদিনকার আনন্দ আর নিজের আনন্দ, নিজে খেলেন না আনন্দ, কোন আনন্দ বেশি লাগবে? আমি বলছি না যে আমাকে খাওয়ান, আমি কথার জন্য বলছি আর কি। আপনি আপনার বন্ধুকে, আপনার বন্ধুকে পোলাও খাওয়ালেন আর আপনি একদিন একা নিজে পোলাও খেলেন, কোনটা বেশি আনন্দ লাগবে? আপনি দেখবেন এটা মানুষের প্রকৃতি, খাওয়ানোতে বেশি আনন্দ আছে। আপনি একটা ভালো কাপড় পরুন, তা পরে একটা আনন্দ লাগবে, সত্যি আনন্দ আছে, মনে একটা আমেজ আছে। কিন্তু যে একটা ভালো কাপড় আপনি কোন গরিব মানুষকে দেন, কেমন বেশি লাগবে? বেশি আনন্দ লাগবে। এটা মানে মানুষের নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি তাআলা বাদাল ফারায়েদ ইদখালুস সুরুরি আলাল মুসলিম। সমস্ত ফরজের পর আল্লাহর নিকট পছন্দনীয় আমল হল সেই আমল মুসলিমের মনে যে আমল আনন্দ ভরে দেয়। একটা মুসলিমকে খুশ করলেন আল্লাহ আকবার। আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের দিনে কি আনন্দ হয়, ঈদের দিনে কি আনন্দ হয়, যখন আপনি ঈদের মানে শরীয়তগত দিক না বুঝবেন, বিশেষ করে যখন আপনি ছোট বাচ্চা, কিশোর, এখনো যুবক হননি, তখন সব দেখা দেখি আনন্দ। আমরা দেখি ছোটবেলাতে, বিশেষ করে ঈদের দিনে, ঈদের সকালে, গরমের দিন হলে পরে সাবান মাখামাখি নিয়ে, সাবান আর সেন্ট, যারা গরিব মানুষ তারা সাবান কদিন মাখে? হ্যাঁ, পেলে কোন সময়, কিংবা হ্যাঁ কোন সময় ঈদের সময় সাবান মাখার নিয়ে কি আনন্দ। তো সাবান মাখবো, বাড়িতে এসে সাবান চাইছি, সাবান নেই, সাবানের সাবান কিনা পয়সাও নেই, বুঝতে পারলেন? সেই সময় যদি একটা গরিব মানুষের ছেলেকে একটা সাবান দেন, একটা আতর দেন ঈদের দিনে, খুশি হবে না? হবে না? আপনি পথের যে ছেলেগুলোকে দেখছেন, দেখছেন কোন কোন অনেক সময় দেখবেন হোটেলে রান্না হচ্ছে, কিংবা চায়ের দোকানে বিভিন্ন ভাজাভাজি হচ্ছে, অনেক ছেলে দূর থেকে তাকি তাকি দেখে, আহা পেটে খিদে আছে, যদি একটা পায়, যদি কেউ দেয়, যদি আপনি একটা রুটি তাকে কিনে দেন, কত আনন্দ লাগে, কত আনন্দ লাগে, সে আনন্দ হবে, আনন্দিত হবে, আর আপনার মনও আনন্দে ভরে যাবে। কত লোক আছে যারা শীতে থরথর করে কাঁপছে, তাকে যদি একটা কাপড় দেন, শীতের কাপড়, সে যদি পরে, সে আনন্দিত হবে এবং আপনার জন্য দোয়া করবে, আর আপনার মনটাও খুশ হবে। সুতরাং এমন বহু মানুষ আছে যারা খেতে পায় না, কোন কোন জায়গাতে কুকুরে এবং মানুষে লড়ালড়ি করছে কে খাবে এই খাবারটা। ওই যে হোটেল থেকে যে নোংরাগুলো যায় না, অর্ধেক খেয়েছে কেউ, অর্ধেক খায়নি, অর্ধেক স্যান্ডউইচ খেয়ে ফেলে দিয়েছে, সেইগুলো খাওয়ার মতো লোক আছে। সুতরাং সেইগুলো খেয়াল করে যদি আপনি তার মনে আনন্দ ভরে দেন, এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই, এর থেকে বড় পছন্দনীয় আল্লাহর কাছে এমন আমল কিছুই নেই। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেই যে লোকের জন্য সবচেয়ে বেশি উপকারী, যে লোকের সব থেকে বেশি উপকার করতে পারে সেই হল আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি। আল্লাহ আকবার। বহু উপকারী মানুষ আছে, দেখবেন কারো হাট বাজার করে দেওয়া, কারো পানি তুলে দেওয়া, কারো অফিসের কোন অফিসিয়াল কোন কাজ করে দেওয়া, ইত্যাদি বিভিন্ন রকমের উপকার, বিভিন্ন রকমের উপকারী আছে, উপকারিতা আছে। এ সেই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ যে মানুষের জন্য উপকারী। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় আমল হল সেই আনন্দ যা কোন মুসলিমকে দেওয়া হয়, আও তাকশিফা আনহু কুরবা, কিংবা তার কোন বিপদ দূর করে দেওয়া হয়, আও তাকদি আনহু দাইনান, কিংবা তার কোন ঋণ পরিশোধ করে দেওয়া হয়, আও তাতরুদা আনহু জুআন, কিংবা তার কোন ক্ষুধা মিটিয়ে দেওয়া হয়, ওয়ালা আন আমশিয়া মাআ আখিন ফি হাজাতি নাহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মসজিদ মসজিদুল মদিনা মসজিদুন নববী। এক মাস এখানে ইতিকাফ করার থেকে একজন অভাবী মুসলিমের অভাব দূর করা, তার প্রয়োজন দূর করা আমার কাছে শ্রেষ্ঠ। মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের মান? 1000 থেকেও বেশি, তাই না? 1000 থেকেও বেশি। এক ওয়াক্তের নামাজ 1000 নামাজ থেকেও শ্রেষ্ঠ, সেখানে এক মাস এতেকাফ করার থেকেও বেশি শ্রেষ্ঠ কাজ হল যে আমি কোন মুসলিম ভাইয়ের সাথে গিয়ে তার প্রয়োজন পূরণ করে দিই, মানুষের উপকার করা। এ হচ্ছে শ্রেষ্ঠ আমল। বেশ, যে কোনোভাবে উপকার করে অপরকে আনন্দ দেওয়া যায়, ক্ষুধার্তকে অন্নদান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যেমন বলা হল, অভাবীর অভাব দূর করে মানুষকে আনন্দ দেওয়া যায়, আর সেই আনন্দ দানে নিজের মনেও বড় আনন্দ পাওয়া যায়। আনন্দ আছে দানে, গ্রহণে আনন্দ নেই। আনন্দ আছে দানে, গ্রহণে আনন্দ নেই। আনন্দ তখন থাকবে যখন আমি অভাবী হব, যেমন বললাম যে আমি গরিব মানুষ, আমার পেটে খিদে আছে, যখন পাবো নিশ্চয়ই আনন্দ, আমার ভিতরে আনন্দ আসবে, আমি আপনার জন্য দোয়া করব। বরং গ্রহণে আছে লজ্জা, সাধারণত আমার প্রয়োজন নেই, আপনি দিতে তো লজ্জা লাগে। কবি বলেছেন, আত্মসুখ অন্বেষণে আনন্দ নাহিরে, বারে বারে আসে অবসাদ, পরার্থে যে করে কর্ম তিতি ঘর্ম নিরে, সেই লভে স্বর্গের প্রসাদ। এখানে আমি বাংলাটা খুব কঠিন বাংলা, আত্মসুখ অন্বেষণে আনন্দ নাহিরে, নিজের সুখ সবসময় খুঁজবেন এতে আনন্দ নেই, বারে বারে আসে অবসাদ, নিজের সুখ খুঁজতে গিয়ে নিজেকে নিজের মধ্যেই অসুস্থতা আসে, অবসাদ আসে, ক্লান্ত হয়ে পড়বেন। পরার্থে যে করে কর্ম তিতি ঘর্ম নিরে, তিতি মানে কি? তিতি মানে ভিজে, ঘর্ম মানে ঘাম, নীর মানে পানি। বুঝলেন বাংলা? বাংলাও কঠিন, মানে বাংলাও সহজ না, আরবি থেকে বেশি কঠিন বাংলা। নীর মানে পানি, নীর মানে পাখির বাসা, ওটা আলাদা রবীন্দ্রের যে। এখানে নীর মানে কি? পানি। ঘর্ম মানে ঘাম, তিতি মানে ভিজে। তাহলে পরার্থে মানে পরের অর্থে, পরের জন্য যে করে কর্ম কাজ তিতি ঘর্ম নিরে, তার মানে ঘামের পানিতে ভিজে গিয়ে, ঘামে ভিজে মানে পরের জন্য যে কাজ করে, সেই লভে স্বর্গের প্রসাদ, সেই জান্নাত পায়, সেই তাই হচ্ছে জান্নাতের অধিকারী। বুঝতে পারলেন? এই জন্য পরার্থপর মানুষ বড় সুখী হয়, আর সেজন্যই আত্মকেন্দ্রিক না হয়ে সদা পরোপকারে মনোযোগী হতে হয়। নিজের সুখটা শুধু দেখবে না, বরং সমাজের সুখ, মানুষের সুখ তুমি দেখো। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। তবে হ্যাঁ, আপনার কথা ভুলিয়া যাও মানে আমি এটা বলছি না যে আপনি নিজে ধূপ হয়ে নিজেকে জ্বালাবেন, পরকে সুবাস দেবেন, ইসলাম এটা বলে না। ইসলাম বলে না তুমি নিজে মোমবাতি হও দিয়ে অপরকে আলো দাও, না, ইসলাম এটা বলে না। নিজেকে ধ্বংস করে দিয়ে অপরের উপকার করো, এটা ইসলাম বলে না। নিজেকেও বাঁচাও আর অপরকেও বাঁচাও, অপরকে সুগন্ধ দাও কিন্তু নিজেকে জ্বালিয়ে না। এটা অনেকেই বলে, নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধ, না না না, ধূপবাতি মতো হতে হবে না, নিজেকেও নষ্ট করো না। পরর পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেন না আর। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেন না আর, যতই কান্দিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। অতএব পরের কারণে স্বার্থ দিয়া বলি, স্বার্থ দিয়া বলি মানে, বলি মানে কি? বলি মানে কথা বলি না, বলি মানে কি? বলিদান। পরের কারণে নিজের স্বার্থকে বলিদান দাও, এ জীবন মন সকলই দাও পরের জন্য। যাই হোক, এগুলো কবিতা। সাত নম্বর কাজ বলে শেষ করে দেবো, নিরবচ্ছিন্ন কোন কাম কাজ যখন করবেন সেই কাজটা একটানা করতে হবে, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। নিরবচ্ছিন্ন ভাবে করতে হবে, একটানা করতে হবে, লাগাতার করতে হবে। এ নয় যে একবার করলেন ছেড়ে দিলেন, আবার করলেন একবার ছেড়ে দিলেন, না, চলবে। মনে করুন চাষের নামাজ আজকে পড়তে সুযোগ পেলেন, পড়লেন, কালকে সুযোগ পেলেন না, পড়লেন না। তাহাজ্জুদের নামাজ আজকে পড়তে সুযোগ পেলেন, কালকে পেলেন না, পড়লেন, এটা আলাদা কথা। কিন্তু আপনি যদি এক টানা করে যান, ডেলি আপনি চাষের নামাজটা পড়েন, তাহলে পরে সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এক সোমবার রোজা রাখলেন, পরের সোমবার রাখতে পারলেন না, কিংবা এক মাসে তিনটে রোজা রাখলেন, যে 13, 14, 15, পরের মাসে রাখবে, এটা এটা আল্লাহর কাছে পছন্দ নয়। আল্লাহর কাছে পছন্দ হচ্ছে যে কাজটা করবেন সেটা আপনি একটানা করে যাবেন, এটাই চেষ্টা রাখতে হবে। যে একবার করলে বা যে কাজটা করা ভালো, সে কাজটা একটানা নিরবচ্ছিন্ন ভাবে করে যাওয়া, কোন আমল করলে তা নিরবচ্ছিন্ন ভাবে করে যাওয়া উচিত, কম হলেও তা ধারাবাহিকতার সাথে কোন ফাঁক বিরতি না দিয়ে যথাসময়ে করে যাওয়া উচিত। ভালো কাজ কখনো কখনো করা এবং মাঝে মাঝে বন্ধ করে দেওয়া উচিত নয়, অল্প হলেও তা বরাবর করে যাওয়া উচিত। এমনই কাজ মহান আল্লাহ, আপনি দান করলেন আজকে, কাল দান করলেন, তারপর বন্ধ করে দিলেন, আর দান করলেন না, একটা মানুষকে আপনি দিচ্ছিলেন, তারপর দেওয়া বন্ধ করে দিলেন। হ্যাঁ, অবশ্য কোন শারীরিক কারণ থাকলে আলাদা কথা, একজনকে দিলেন আর তারপর দিচ্ছিলেন না, কারণ দেওয়া হবে কার জন্য? আল্লাহর জন্য। আর দেওয়া না হবে মানে দেবেন না আপনি কার জন্য? আল্লাহর জন্য, তাই না? আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, ঘৃণা করবেন আল্লাহর জন্য, দান করবেন আল্লাহর জন্য, দান করবেন না আল্লাহর জন্য, সেটা আলাদা কথা, আল্লাহর জন্য সবকিছুই। কিন্তু আপনি দান করার অভ্যেস থাকে, আপনি দান করে যান, অল্প হলেও আপনি নিয়মিত করে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুয়েলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো বা আমি জিজ্ঞেস করলাম যে কোন আমল আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ? কালা আদওয়া মুহা ওয়াইন কাল, যে আমল লাগাতার করে যাওয়া হয়, নিরবচ্ছিন্ন ভাবে করে যাওয়া হয়, যদিও তা পরিমাণে কম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যে কাজ করি সে কাজ ভালো হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়, আল্লাহর কাছে পছন্দনীয় হয়, এবং যা করব ইনশাআল্লাহ যদিও তা অল্প হয় আমরা এক টানা করে যাব। এই জন্য যারা দর্শে আসছেন তাদেরকে বলি, একদিন এলেন তারপর আসবেন না, এটা ঠিক না। মোটামুটি আপনি চেষ্টা করবেন যে আপনি নীরব মানে এক টানা দর্শে বসবেন। আর দর্শে কিছু ফায়দা পান আর না পান, যদি আপনার মনে কিছু নাও থাকে, সবচেয়ে বড় ফায়দা কি দর্শে বসা? হ্যাঁ, দর্শে বসা সবচেয়ে বড় ফায়দা কি? আপনি জিকরের মজলিসে বসলে জিকির হচ্ছে, তাই না? জিকির শুধু সুবহানাল্লাহই না, তো বলছিলাম জিকির আল্লাহর কাছে পছন্দ, এটাও আল্লাহর জিকির, জিকরের মজলিস, তাও আবার আল্লাহর ঘরে। এই জিকরের মজলিসে আপনি বসলে আপনি যদি কিছুই মনে রাখতে না পারেন, তাও আপনার যে লাভটা হবে আইয়ুব, সেটা হবে যে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে কাজটা করব, এটাও একটা কাজ, এটাও একটা আমল, জিকরের মজলিসে বসা আমল, এক টানা নিরবচ্ছিন্ন ভাবে আমরা আসবো বসবো, ইনশাআল্লাহ কিছু না কিছু মনে থাকবে। কথা বহু শোনা হয়, তার মধ্যে কিছু কথা মনে থাকবে, আর কথা যা শুনবেন যে সব থেকে ভালো লাগে সেটাই আপনি অনুসরণ করবেন, তাহলে উলাইকা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব, তাহলে আপনি হবেন হেদায়তপ্রাপ্ত এবং আপনি হবেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আল্লাহর কাছে জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।